Book 2 94 94 حروف العطف 1 সংযোগকারী অব্যয় 1 সংযোগকারী অব্যয় 1 انتظر حتى يتوقف المطر বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করো বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করো انتظر حتى انتهي আমার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো আমার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো انتظر حتى يعود সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো انتظر حتى يصبح شعري جافا আমার চুল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব আমার চুল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব انتظر حتى ينتهي الفيلم সিনেমা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব সিনেমা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব انتظر حتى تصير الاشاره خضراء ট্রাফিকের আলো সবুজ না হওয়া অবধি আমি অপেক্ষা করব ট্রাফিকের আলো সবুজ না হওয়া অবধি আমি অপেক্ষা করব متى ستسافر للإجازة؟ তুমি ছুটিতে কখন যাবে তুমি ছুটিতে কখন যাবে حتى من قبل الإجازة الصيفية গরমের ছুটির আগে গরমের ছুটির আগে نعم حتى من قبل أن تبدأ الإجازة الصيفية হ্যাঁ গরমের ছুটি শুরু হবার আগে হ্যাঁ গরমের ছুটি শুরু হবার আগে أصلح السقف قبل أن يبدأ الشتاء শীত শুরু হবার আগে ছাদটা সারাই করো শীত শুরু হবার আগে ছাদটা সারাই করো اغسل يديك قبل أن تجلس إلى الطاولة টেবিলে বসার আগে নিজের হাত ধুয়ে নাও টেবিলে বসার আগে নিজের হাত ধুয়ে নাও اغلق النافذة قبل أن تخرج বাইরে যাবার আগে জানালাটা বন্ধ করো বাইরে যাবার আগে জানালাটা বন্ধ করো متى ستأتي إلى البيت তুমি কখন বাসায় ফিরে আসবে তুমি কখন বাসায় ফিরে আসবে هل بعد الدرس ক্লাসের পরে ক্লাসের পরে نعم بعد ان يكون الدرس قد انتهى হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবার পরে হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবার পরে من بعد ما حصل له الحادث لم يعد يمكنه ان يعمل তার দুর্ঘটনা হবার পরে সে আর কাজ করতে পারেনি তার দুর্ঘটনা হবার পরে সে আর কাজ করতে পারেনি من بعد ما فقد الشغل ذهب الى امريكا তার চাকরি যাবার পরে সে আমেরিকা চলে গেছে তার চাকরি যাবার পরে সে আমেরিকা চলে গেছে من بعد ما ذهب الى امريكا اصبح ثريا সে আমেরিকা চলে যাবার পরে বড়লোক হয়ে গেছে সে আমেরিকা চলে যাবার পরে বড়লোক হয়ে গেছে